আমার দহিদামার বাহার জাবিদামার ইদামার দহিদামার বাহার জাবিদামার বিয়া কি দিকুনে বিয়া কি দিকুনে ইদামার দহিদামার বাহার জাবিদামার ইদামার দহিদামার বাহার জাবিদামার বিয়া কি দিকুনে দেখুন ফুরসে মরি আসে দেখুন ফুরসে মরি আসে আলোর আত্মজন ইজাত মুবারক আলোর আত্মজন ইজাত মুবারক ইদামত হিদামত বাহার জাবিদামত ইদামত হিদামত বাহার জাবিদামত বিয়া কি দিকুনে বিয়া কি দিকুনে ইদামত হিদামত ইদামত হিদামত বাহার জাবিদামত ইদামত হিদামত